জিহাদর দায় কলর হাসে কে সোয়ারজ আরা দাওয়াতের মৌজুর মিকা ফিরি যাই আর দাওয়াতের দি মিডিয়ার সাথে তাল্লুক রাখে ভাই অলর বাবতে কে সোয়ারজ গরির আল্লাহ তালার হাসে আশা করির কি বুনি হলে এহতা কিন জিহাদি মনহাজের তরক্কিত মদতগার সাবেত হইব আর মুজাহিদ অলর হেফাজত মাজিও হামত আইব ইনশা আল্লাহ। এক নম্বর আরজ দাওয়াতের ময়দানত জিহাদি তাহরিক হনত সিয়াসি তাহরিকত বদরি নজন তারার মসুদ হকুমতের মসনদরে এক ফরিকত লই আর এক ফরিকর মিকা হাওয়ালা করিয়া সিরিফ সিয়াসি যুদ্ধ জেহাদ না ফান ইন্দিল্লা হইলে তখন জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকিব আর আত্মিয়াত রাখা ফরিব কি বলে হলে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ তালার হাসে বিজ্ঞিনতি ফসন আলা ইবাদত আর ইয়ান তখন জিহাদ আদে ইবাদত থাকিব যখন ইয়ানর হার মিকাতি আল্লাহ তালার সাথে তাল্লুক আদে সুন্নতে রসুল সাল্লাহু আলাইহি ওসাল্লামর এ পাবন্দি আর দাওয়াত মিডিয়া আর জিহাদের প্রতি আমলত জাহের বাহের নজরত আ ফুরিব। দুই নম্বর আরজ জিহাদর দায়ী শরীফ ফিক্রি মজুর তস্করা নগরিব কলবাদের উরে সাফরা কন আর আখলাক আদে কিরদার এতেবারে সুন্নত নবীর এত্তাবা করন বেশি আহাম ইয়ানো দাওয়াতের বুনিয়াদী টার্গেট এহত আল্লাহ জিহাদর দায়িত্বি তসকিয়া এহসান আদে সিরত আর আখলাকর বালা বানাইবর মজুরিও মুস্তাকিল বাফে দাওয়াতের ইসাবানন সা ইয়ানো জরিয়া দায়ের নিজেরও ফায়দা হইব আর নিজের মুখাতবরও যদি এগিনের এহতেমাম করা না যা তখন দিল শক্ত হয়ে যাইবই আর কলবর এ শক্তির জরিয়া ফিতিন জুবান আদা কিরিদার এন বৎসুরত বদলি যাইবই যার জরিয়া দায় নিজে ধ্বংস হয়ে যাইবই আর দাওয়াতে জিহাদর নোসান পৌঁছাইব। তিন নম্বর আরজ জেত কৌলাদ দে ফেল দুনিয়ান সৈয়বল্লা বলি শরিয়া এলম থাকন জরুরি কিন্তু দাওয়াতর বাবতে আরও বেশি এহতিয়াত দরকার কিয়ল্লা বলি হলে ইবা আরেকজনের একখান হাস ফিকির আদে কুশিসের তরফ ডাহের এহত আল্লাহ দাওয়াতের বাবতে সই এলামত জরুরত আরও বেশি বাড়ি যাগই এমসুদর খাতারে ইন্টারনেটের ওয়ারে জিহাদর দাওয়াতের ময়দানর যে বাই ওরে জিম্মাদারি লইয়ে তারাল্লা বলি দিনর আলম আর জিহাদর বুঝবার নাদ্দে দাওয়াতের তরিকারে বেহতর করার তরফ খাসভাবে তোয়াজ্জুদন জরুরি এ হামল্লা বলি দুসার আহলে আলমর এলাওয়া জিহাদি তাহরিকর মোতাবার উলামা একরামদ্দে তারার কিতাবকলর মিক্কা রজুগরণ জরুরি বেশি বেহতর বোধে যদি দাওয়াত মিডিয়ার হামরে ফুরাফুরি বাফে আহলে আলমর নেগরানি মাঝে আঞ্জাম দিয়া যা তার ওজা ওলদে সরসরি আলম জরিয়া বেকার আর গলত সরস বহসা বহসি হইব কিন্তু জিয়ান দাওয়াতের আসল মসুত ইয়ান হইনে পারে জেহাদর দা ইল্লা একতা জানন হার সুরতত লাজিম কি বলে হলে ইবা যে মজুর বাবতে তস্করা করিব তার ফরজ ওয়াজিব মুস্তাহাব আর আদবর আলম হাসল করা ফুরিব। তাল নম্বর আরজ দাওয়াতম মাঝে শক্তি টান তোষনি গলত লকবাদ্যে হার কিসিমর বুড়া আলফাজতি বাসি থাকন জরুরি হল দে দায়ের হতা সাফ সুতুরা নরম আর দিরাদ্দে জেহেনরে মাইল গড়িয়া দলিল আর তরিকার ওরে অন এহতার মিকে খিয়া রাখুন জরুরি কি বলি হলে দাওয়াতের মাঝে যারা সাঁতে বহস মুবাহাসা গড়া যার এ জায়গা শরীফ তারা দাওয়াতের মুখাতব ন থাকে বলকে মুখাতব অসামিনাদ্দে দেহয়াকল থাকে যারা মুস্তকিল বাফে সাবুটা নইলেও কিন্তু দুনি ফরিকত দলিল আর দাওয়াতের তরিকার বাবতে তাহকিক করে যদি সবর আর আখলাক ও সাঁতে দলিলের ওরে মাহাতুর থাকে তলে এ সাবুটা নদে মানুষের বরিও আসর ফুরিব আর আল্লাহ তালার তৌফিকে তারার বুতেরি ও বোধ কিয়া দাওয়াতের মদতগার বনি যাই বই এহত আল্লাহ আর তরিকে ইন্দিল্লা নফান কি বলি হলে যদি মুখাতাব নরম হলে আর আইও নরম কোনো গজ্জুম বলকে মুখালাফিয়াত দে বত আখলাকের মোকাবেলাত হর হালতত দায়ের সুলুক বালা অভরিব। পাঁচ নম্বর আরজ জিহাদর দায়ের ওরে নফসর খাহেশ সরসরি জজবা গুসা আর এন্তেকামর খাহেশ হন তত গালেপ নন এবার ফুরা দাওয়তি আমল আখলাক দে হেকমত আলামত দে ইনসাফ আর খায়ের হাহি করিয়ালর মশওয়ারার মাতাহাত অন উবা পলুয়ান ন জিবা মুখাতবর আসার মারে দায় ওল দে ওহাকেম জিবা হারতত এফিকিরত তাকে কি বলি হলে নিজের খন গলতির জরিয়া মরিজর বিয়ারাম যাতে বাড়ি ন যা ইবা এলামদ্দে হেকমতর সাথে হামল আর লাগাতার একুশিশত তাকে কিবা ফে মুখাতব ধীর দরজা খুলি এড়ে নিজের হতারে ডালি দিব। সলম্বর আরজ দায় কলত্তি মুখাতবর কলব আর জেহেন দুনিয়া নরে মায়াল গড়ার কুশিস করন সা হিবার হতা মুদল্ল লইব জিয়ানে আকলরে মায়াল গড়ে আর দিলের দরদ সাঁতে হইব জিনে তার দিলর ওরে আসর করে আর জজবারে উস্কে দে হার অত্যুত শরীফ আকলি হতাশ জরিয়া আসর ন আর হামিশা জজবাতি তরিকাইও ফায়দা ন দে দায়ের মানি হল দে হেকমত আর বালা নসিহত দুনিয়ার সাথে হাম আঞ্জাম দিয়া হেকমত অতি মুরাতল দে ও তরিকা জিয়ানে আকলের ওরে আসর করে আর বালানো সিওতল দে জিয়ানো জরিয়া দিলর ওরে আসর করে। সাত নম্বর আরজ, আওয়াম সাম্মে আর খেতাব মজবুত অন কমজুর নন, ইয়ানি এন বয়ান অফরিব জিনে কামিয়াবির দিনে জাতর মিক্কা রাহনুমাই করিব আর জিলাতিয়াত দিয়ে ইহানতত্তি আজাদের মিক্কা রাস্তা দেখাইব। কিন্তু তার সাথে একুশিশ টাকা ফুরিব কি বলি হলে আর আর এ বয়ানত ফখর আদে তকব্বরীর শুভ পর্যন্ত না থাকে ফান, বলকে মুখাতাম আর বয়ানত হামদর দিয়া দে মোহাম্মত মাহসুস করে ফান। আষ্ট নম্বর আরজ, আর সাথে একতলাফ রাখইয়া আহারে দিনদার ভাই অলর দাওয়াত দিবিষৎ দরদ তকলিফ হামদরদি আর খায়ের হা গালেপ তাকন, তাহাকির তকফির হিংসা আর গালিগালাজ গ্রহণতি বিলকুল বাসি থাকা ফুরিব। দাওয়াতর এ তরিকা আওয়াম সাম্মিও রাখন জরুরি। ন নম্বর, দায়িত্ব মুদারাত মুদাহারাত দরমিয়ান ফরক করে আলম তাকন আর দুনিয়া নরে আলোক গড়ে দে বর্ডারের বরে নজর রাখা ফুরিব, ইয়ানি দাওয়াত নর্মি জুবানত হইব কিন্তু এ নর্মির জরিয়া হন না হকরে হক নহইব, বলকে তমাম নর্মি সুলক সাঁতে সাঁতে হকরে হক আর বাতিলরে বাতিল হইব। দশ নম্বর আরজ, নেজামে কুফরদে তার কিয়াদত গড়ইয়া আর হেফাদত গড়ইয়া ফসকলর শরীয় হুকুম দুসরা কুফরি আমলগিনের তফসিল জানন আর অন্যজনের বুঝন ইয়া এগিনর বাবতী হুঁশিয়ারি করন একখান আহাম মৌজু। এগিনরে মুতাবর উলামা কেরামক কলর কিতাব জরিয়া দাওয়াতের ইচ্ছা বানন সা তাকে আমলর খতরার বাবতে এহসাস ফই দেও আর কুফুরি নিজামর মুতাল্লেক দুশ্চনিয়াদ্দে নাফরিতি ফই দেও, কিন্তু তাইনগরি খনিকারে তকফির গরণ দুসরা মৌজু আর ইয়ান এক সুরতে ফাইসালা করার মামলা ডল্লা জিয়ান জিম্মা মাহের আলমদার মুত্তাকি বুস অল আর মুতাবর উলামা কেরামর বলে সুটি দন তকফিরে মুআইনার মুতাল্লেক জরুরি হল দে বস মোতাবর উলামায় কেরামর এত্তাবা করন, নিজের তরফ তো হন হাস মানুষ ইয়া গুরু ফরে কাভের খোয়া নজাইব, যদি এ মামলা গিনত এহতিয়াত করা নজা চলে এসুলুক নিজের ইমান আল্লাহ খতরা বনিব আর দাওয়াত জেহাদম মাঝে বহুত বড় ফসাদত দরজা খুলি যাইব। ওই এগারো নম্বর আরজ, আহারে দিনের সিয়াসি মজাহাবি জামাত কলাদ দে দুসরা এখতলাফ রাখাই আলোর সাথে মামলা করণত এহা মুসুল আর সামনে তাকা ফুরিব কি বলি হলে তারার বালাহামত তারিফাত হিমত দিয়া ফুরিব। আর এক মিক্কা গলতির ওরে মুজাম্মত আর নসিয়ত, পুশিদা গলতির ওরে পুশিদা নসিয়ত, জাহিরি গলতির ওরে জাহিরি নসিয়ত গড়া ফুরিব। তারার কুতাই আর গলতি কলর জরিয়া তারার বালা আর নেক হামর ইনকার বিলকুল গড়ানো যাইব। আর শিশরে নিজের জায়গাতে রাখান নামল দে আদল আর মুজাহিদ দাইল্লা বলি এ আদলরে মজবুতি সাথে ধরন দুসরা জনতিবারও বেশি জরুরি। যদি এ তরিকার ওরে আমল করা যা তখন আরা নিজেও জুলুমত্তি বাসি পারিম আল্লাহ তালা রাজি হইব আর দুসারা হতা হল যে যখন তারার বালাই রে করার আর হিম্মত দিয়া যাইব তখন তারা তাহসুবির শিকার নইব আর তারা দিল হকল্লা বলি খুলে যাইব ইনশাআল্লাহ। ইয়া তা কান্নুর জিকির করা যার শেখ আইমান আদ-দাওয়াহির রাহিমাহুল্লাহ দিনী জামাতের সাথে মামলা করণের উসুল বয়ান গজ্জে দেড়ে হইয়ে দে। আলম্বর যে মজুর ওরে আরার সাথে ইত্তেফাক একগিনত আর একজন আরেকজনরে মদত করিম আর যে মজুর সাথে একতলাফ একগিনত একজন আরেকজনরে নসিহত করিম। আর আর ফলে লড়াই উল্লে ইসলাম উদ্দুশনাত দে ইসলাম উস্তাদে কেনা রাখে অকলর খেলাফ এ হতাল্লা ইন্দিল্লা নফান কি বলে হলে আর আর সাথে দিনী জামাতের একতলাফ আসকরি দাওয়াতি ফিক্রি আর সিয়াসি এতেবারে ইসলাম উদ্দুশনাত মিকাতি ফিরি জনস্তব বনে। তালম্বর দিনি জামাতের প্রতি আর সহি হতা আর হামক কলরে আর সাবুট গুজুম আর তারা শুক্রিয়া দে গুজুম আর তারার হার গলতির ওরে নসিহত গুজুম, পুশিদা গলতির ওরে পুশিদা বাফে, জাহেরি গলতির ওরে জাহেরি বাফে নসিহত গুজুম। আর একথার মিকা খিয়া রাখা ফুরিব কি বলি হলে বদ আখলাকি আদে হনিকার ওরে ফতোয়াবাজি গ্রহণতি দূরে থাকা ফুরিব। ইজ্জতের সাথে এলমিয়ান তাজ লই দলিল কল বয়ান গুজুম কিয়ল্লা বলি হলে তাকত দলিলম মাঝে বদ আখলাকি আদে হিংসা গ্রহণত ন। বারো নম্বর আরজ, দাওয়াত একতার ইয়াদগারি হামিশা তা কন সাকি বলি হলে আর হইলাম দে হেদায়তর মিক্কা ডাহন্যা তাহারিক মানুষর বালাইয়াদ্দে কামিয়াবির খাতেরে আরা বাইর হই দে আর আর আর হাদ হল দে মানুষরে মানুষর গুলামিত্যু নেলাই আল্লাহ তালার এতে আদাত দে গুলামির মিক্কা আনন হকান সাজা জরিয়া নিজর ফরিস সবাব নবানাইম আর দুসরা জনের ওয়াসে তালই আরা ইন্দিল্লা ফরিসরে কবুল নবজুম এসা যা কল আরা নাফেজ গুজুম কেল্লা বলি হলে এগিনল যে শরীয়তর আহাম হিসা কল আর এগিনত বেশা বেশি বরকত কল আছে কিন্তু صريف سازا نافذ گران بالکل فورا شريط نا شريطات الله دو زندر اکن عدالت ده احسان پاک دامن ار شرمور فلان برابوری ار مخلوق ار خدمات اسلام شمازد ده امدانور زندگارا بلایر دعوات امر بالمعروف ار نهی عن المنکر گریب ار مسکینو کلالا زکات ار صد کر نظام قائم گران ار الله تعالی حدود قائم گرا شو دوسرا اهم موضوع کلا سه سازا تو صرف مجرمال رو دیا زده ار این ایک شماز زیر تمام امدانی ار معاملہ کل اسلام شوری ار مادحت اوی بو تو لیڑی که ار بیشی جرم واقع ار ایک مکہ ای اسلام شماز ار نظام ار فائده حتو منشی حاصل گره ظاهر بحر حتا ای دنیا نت خنا برابوری نای این ایک کن عمل زیانت لاک لاک منشر بطوری خو ایک زنر گلتی زوریا زیسن ار ام سمی آ اگینا زوریا که هنو نظام ار فوریسو دیا زی بو بلکل نزی بو بلکه زیامل اکثر ار غالب تاکی اگین فوریسو زوریا بانده شریعت قائم گره رد دی دین قائم ار زیتا اگانا فاید اکل آسه آلا شندن جا ار افرانی برکت آسه زیتت اگین ار برکت اتو بیشیده که بلی حولی پورا دنیا ار منشه اگین اتی فایده حاصل گری فاره چولی آر اگین از زوریا نیزر فوریسو دیوم باطل نظامت حدا سز اکل آسه کنتو تار دعایی کلی نیزر فوریسو اگین از زوریا کی گره بلکل نگره بلکی بناواتی فاید اکل از زوریا مشور گره تیر لمبر آرز دعوتم مزه استه استه آر ال اهم فل اهم یعنی بشه اهم را آگه آر خم اهم گینر فوری بیان گرار اصول ار اتبا گران ضروری بشه اهم موضوع سری خم اهم خدر مکه آر آگه تو وجودان از زوریا دعوت ار اثر همیزه گوی یا تو مخاطب گلد بوزه مثلا زهان فوس و سانت دشنیر وجه بیان گرا زی بو تو هن بگینه تی برا جرو ملده کفر نظام ار کفر لیڑه رو کلو ره حفاظت گرا ره بیان گران اللار بندو گیر بدلی تیا فوشر گلامی ار ای گلامی رو وره هر کسی ما ظلم دو سبر دستی جاری راکا اگینر خطا بیان گران ضروری کنتو زدی اگینر زگت آنه فوسولو طلبازانر فولی جرم بولی بیان گرا تولی مخاطب جهادر مسود فوسولو نزگانر بوزا شروع گری بو طلبازانا ار فوسو کلر داری حالر بوره مجبور گرا دولی گناه کلر خطای بیان گرا ضروری کنتو اگینر زگا علاقه سه اندلا একজন মানুষ নুয়াস নফরে জিহাদ নগরে এ হালতত জিহাদ দাওয়াত বেশি আহাম নাকি নুয়াসর বেচক নুয়াস দাওয়াত বেশি আহাম হিবার বুতরে ফইলা খবর দা আখিরাত জিন্দেগির ফিকির ফায়দা গরন আরো বেশি জরুরি কিন্তু যদি ইন বেগিন সারি সিরিফ জিহাদর ফরজিয়াত আর জিহাদত বাইন নওনর আযাবর বাবতে তসকরা গল্লে তখন তার ওরে কিভাবে আসর ফরিব 14 নম্বর আরজ তসকরা শুরু ইখতিলাফি মওযু লই নগরা বলকে জরুরি হল দে اتفاقی موضوع لی خدا شروع گران مخاطب زی تسکرا حق ار خیر حسف بوزه هز گری با زی سیسر دابی گره اگینات سانت اتفاق ظاهر گره ار تحریز گره ار اتفاقی مسئله ری اصل بنای یار بعد زی موضوع وره دعوت دن مسود اگینو ری بویان گران زدی شروط اختلافی موضوع وره بویان شروع گری خاز گری نیزر منشو سمی تهان مخاطب را حسی دعوت فنوند دی بوزن مشکلوی زگوی اندلا تمام خاص خاص موضوع کلوری ایک مجلسات بیان نگران مخاطب را استه استه دعوت دیا بری بو آت تر سنده فکرات ده طبیعت مطابق تره بوزا بری بو 15 لمبر آراز مخاطب را مخالفی رو بر صبر آر ای بر شریع حکر باوت گفرتی نگران پی تین تر مخالفی رو بعد تسانت بلا برتو گر نل ده احسان زد دور انتاز تقوه آر احسان سلوک گر زی بو اد دور انتاز دعوت راسل تر بر فوری بو دوسرا صورتت اد دور آنا دعوت دلیلر میدانت گلپ تاکی بو. چلو لمبر آراز جهاد میڈیا دعوت طریقه آمبا فی آنسا کلا بلی حلی آرار اکثر مخاطب عوام الطبقه اخوت الله آرار خطایو ترار بوس مطابق آن ضروری ترار بوزر باره بلکل نانسا ترمانی یان نو کی بلی حلی مجاہدین حاس منشور خطب نو گدی بو ترار خاطریه بویان دی بو ترار طبیعت مطابق بویان دی بو کنتو عام دعوتات عوام سند فکر میکیا خیار رکا بری بو خاطر اللہ برا عرز جهاد میڈیا ده دعوتات خانو غیر شرعی وسیله استعمال نگری بو مصود ده وسیله دنیا نو زیتو بیشی شرعیت را اتبا گرا زی بو اتو بیشی اللہ قدرتیر مدد نازلوی بو ار دعوتات برکتوی بو اخوتر وری یکین رکا بری بو کی بولی حولی زی هم شرعیتات منا اگینو زریا خانو تو دعوتر فایده وی نفره এহত আল্লাহ মিসা হতা দে দু হাবাজিতি পুরা ফুরি বাফে বাসি টাকা ফুরিব শরীয়তে ইনরে যে জায়গাত এস্তেমাল করিবার এজাজত দিয়ে ইয়ান দাওয়াতের ময়দান ন বলকে ইয়ান লড়াই ময়দান এহত আল্লাহ এ জায়গা বাদে আম দাওয়াত এ তাম হামত্তি মুকম্মল বাফে বাসি টাকা ফুরিব তার সাথে সাথে ইয়ান আরজ গরাজার কি বলি হলে আর আতি মিডিয়াত হন খবররে যে দুন নয় দুর বাড়াই নসর গরণতি বাসি টাকা ফুরিব জেগিনের হনা হাকিকত নাই ইন্দিল্লা মুবালাগা জরিয়া দাওয়াতের নুসান অ আর উল্ডা দাওয়াতত আসে দে সদাকতের উপরে শকসুবা হইতে অ 18 নম্বর আরজ যে তবকে সাথে কথা হইবা নিজরে তারার বদত্তি একজন হিসাবে খেয়াল গরণ তার উল্ডা যদি মুখাতব চিন্তা ফিকির জজবাদে তারার হালত জানন সারা তারারে দাওয়াত দিয়া যা তখন তারা অনর্হতা নবুঝিব আর দাওয়াতের মিকা তারার দিল হন তৎমায়েল নইব মঙ্গল তারার বরে বই কিয়া যদি জমিনের মশলা হল করার কোশিশ করে তলে জমিনওয়ালা তার হতার মিকা খিয়াল্লা দিয়ান দিব যে নজরলই মুখাতবে নিজের মশলার দেহে বিলকুল এ নজরলই অনত্য বুঝা ভরিব ইন্দিল্লা করি এহসাসাদ দে নজর ওয়াগাইরা করার বাদে অমজুর মিকা দাওয়াত দন জিয়ান শরীয়তর তকা যায়ও আর আমল করারও কাবেল যদি বিয়ারাম সিনন সারা এলাজের বরে এলাজ ঘরার থাকে তলে বিয়ারাম কেন করি বালা হইব আর বিয়ারাইম্মা কেন করি ইন্দিল্লা মানুষরে নিজের ডাক্তর মানি লইব তাই মানুষের দরমিয়ান থাকিলে বুঝি পারিব কি বলি হইলে হনহতা হনত আসর করিব মুখাতব সিয়ারার রং বদলার জরিয়া তারে বহুত কিছু বুঝাই দে কিন্তু হাজার মাইল দূরে থাকা মুখাতবরে যখন দেহাই অন যা আর দায়ী তারার হালতর বাবতে গাফেল হইরে যদি সিরিফ নিজের জজবার মোতাবেক বয়ান গরত থাকে তখন ইন্দিল্লা দাওয়াত বেশি হম আসর করে 19 নম্বর আরজ এখতার খেয়াল্লা কাফরিব কি বলি হলে দাওয়াতত আরাত দুশন সিরিফ কুফুরি নাজাম আর তারার কেয়াদত গরয়াত দে এগিনের মুসল্লা ফারাদার অকল ওয়া ফরিব তারার খেলাফ জিহাদত দে কিতালর মিক্কা তাহার এস গরন ইন্দিল্লা লাদিনিয়া সেকুলারিজম ফেলা দে তারাইও আরার আসল দুশন আর যেদিনদার তবকা আরার মোখালাফি করে তারা আরার দুশন ন তারারে আরা দাওয়াত দিয়ম 20 নম্বর আরজ দাওয়াতের মাঝে জিহাদ ফি সাবিলিল্লাহর বুনিয়াদি মসুদ আলাই কালিমাতুল্লাহ ওয়া ফরিব ইয়ানি ইনফিরাদি ইস্তেমাই আর নিজামে হুকুমত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম কায়েম করন মজলুমের মদত আর কাফের দহলতি ইসলামী জমিনকল আজাদ করায়ও জিহাদর মসুদ কিন্তু একদিন আসল মসুদ ইয়ানি দিনরে গালেম গড়া তাবে হিসাবে থাকিব 21 নম্বর আরজ ইসলামী মকবুজাত ইয়ানি যে তমাম জমিনক কল এখন কাফের দখলত হাজগরি বাইতুল মুকদ্দাসাত দে হারামাইনর আজাদির মিক্কা দাওয়াত দনরে বুনিয়াদি পয়েন্ট হিসাবে রাখুন জরুরি ইন্দিল্লা ফিলিস্তিনের ওরে ইহুদি অকলর কবজার বাবতে আমেরিকার দে আরবর তাগুত অকলর কিরদারে সাফ সাফ গরি বয়ান করন এহতাল্লা আমেরিকার সাথে দুশ্মনি রাখন আদে তারার খেলা ফুরা দুনিয়াত কারওয়াই গরি বার তাহরিজ গরারিও দাওয়াতের জুজবান হন কশ্মীর উম্মতে মুসলিমের তাজা জখম হিতল্লা কশ্মীরের জিহাদর দাওয়াত দনসা আর ইয়ানরে এজেন্সি অকলর মাতাহাত তিনি অলন ইয়া তাক্কা নোট জিকির গরাজার জিহাদরে তাগুত এজেন্সি অকলত্তি আজাদ গরন আর শরীয়তর তাবেরাকন হার হালত জরুরি ইন্দিল্লা শরীয়তর বোর্ডার বুতর তাকি দুনিয়ার তাগুত অকলর আপসর গেসা গেসিত্তি ফায়দা হাসিল করাইও জায়েজ এ দুনিয়া হাম এক্কান আর একখানর খেলাফ ন কিন্তু যে সিসান জিহাদি তাহরিকল্লা নুসান আর জিয়ানরে সই গরন জরুরি হিয়ানল দে তাগুত অলর আপসর কসমকসত্তি ফায়দা লইতে লইতে হন এক তাগুতর মাতাহাত ওজন গই ফিতিন জিহাদর মসুতাদ দে নিয়মকলর বাবতে তাগুত অলর রাহনুমাইয়াদ দে হুকুমর পাবন ওইজন ইন্দিল্লা যখন হইব তই জিহাদ নিজে বাজে রাস্তা আড়াই ফেলাইব আরেক মিক্কা তাগুতলে আহলে ইমানর কুরবানির ফলক কল্লোট গড়ি লই যাইবই আর মজলুম উম্মতের নসিবত মায়ুসি আদে মাহারু মিসারা আর কেসু ন থাকিব এহতাল্লা জিহাদি উলামাওলে শরীয়তর বৌড়ারত থাকিবার শর্ত বয়ান করার সাথে তাগুতর আপসর কসমক সত্যি ফাইদা তুলন জায়েজ বলি হইয়ে কিন্তু তাগুতর মাতাহাত তাকন বিলকুল না জায়েজ বলে কারাত দিয়ে আর নেফাজে শরীয়তর মসুদর তাবে করার কোশিশ করন এ জায়গাত আরেকখান নোট জিকির করা যার এ দাওয়াতম মাঝে অন্য জাকতর মিক্কা বালা করে খেয়াল রাখা ফুরিব কি বলি হলে নিজের আমলর এজেন্সি অকলর মাতাহাত রাখনের ফুরা ফুরি বাফে মুজম্মত গরন মগর কশ্মীরি তঞ্জিম অকল যারার মাতাহাত জিহাদত মশগুল তারার নাম ধরি মুখালাফত গরাত্তি এহতিয়াত গরন اتنزیم کلات بود مخلص منوشا اسی اتر سنت آن را دشتونی نا بلکه دعوتر مخاطب بنان سا زی سلوک ام دین در آل سنت رکن ضروری ای جهادی تنظیم تار بطوری که اولا بشی حق دار که بلی حولی تار بلا همار اکرار ار گلتیر بوره هم دردی سنت نصیت گران ار نصیت این دیل آن ضروری زده خیر ها ار اخلاقات دی دلیلر گل بایی تکی بو بد اخلاقی بد زبانی هنشا گالی گلاس اده اختلاف ور جوابت اختلاف سنت سلوک گرانتی مکمل بافی باسی تکان امارت اسلامی افغانستان ور مدت دی نصرت گرا اخن الحمدلله افغانستان ازادی حاصل گجه نصرت رو خطا ازادی حاصل گرار آگه بهر حال یا نور دعوتر بنیادی ار اهم جوز حسافه راکن باش لمبر عرز دعوتت اخوتر مکه خیار راکن ضروری که بولی حوله جهادی تحریکر دوشن خمانت ده برا دوشن یعنی نظام کفر لیدارت ده تار فاره در اکل خلاف امتر اتحاد گران تش لمبر عرز پاکستانت جهادر دعوت شریف دیشر تاگوتر خلاف نا تر خلاف ہوئی بو ار اخون را تطیان بیشی ضروری ہو گی گوی کنتو شریف تر خلاف گرازه بوده نا اکن نوٹ ذکر گرازر از اگت پاکستانر نظام باطلر خلاف دعوتت ده اعدادر تسکر اصولت ده نا که بلی حولی دعوتت ده اعداد نظام باطل زیتو دین قائم اسه ار ایل شریعت زیتو دین نافذ نا اتو دین فجنتو جاری رکن ضروری از اگت که تالر تسکر اصولت ده اخوتا ظاهر بحر که بلی حولی مسلم شمازت مسلط اسه ده باطل نظام ار خلاف که تال شروع گرر اگه دعوتت ده تحریک جهادر مصلحاتر مکه خیال گرا ضروری به هر حال اهان پاکستانی فوسد ده حکمرانالر خلافو کتال گران ضروری ای کتالاره امریکار مدد لوی ترا نیزه شروع گجه ار اهان ای لارای اگو تی برا سخت بافه ظلم و سانته مجاهدین اده احال دینر خلاف جاری هسته اهان نظام باطلر خلاف دعوت داند ده کفر لیدر کل خلاف اعدان گرا ایر سخت برا جرم و ربوتر شامل هسته اگنا مجاهدین ار دین دایی کل سیال کنر فیسه سخت سازار وره دین گزارر ار قبایلی علاقه زیان همیشه مجاهدین نالر فنر زگهی صفه اشیل اهان یان فوس کلد دخلات ار یانور جهاد د مجاهدین اور خلاف استعمال گرا زار ان حالت دعوت د تحریک جهاد اور حفاظت یا مسلم اور نصرت هر اعتبار فوس اور فساد اور بند کری بللا کی تالر مجانت لامن ضروری اگه جهاد او کفر لیدر کل خلاف گرا فریبو زرا ظلم کفریت ده مسلمانان دشمن آنر بوری ام مسلمان اگلو تی اتفاق اسه شیخ اسامه بن لادن رحمه الله را خطا مطابق زی دشمنر کفری ظاهر بهروی بو ام مسلمانی بر خلاف جهاد را دعوتر آسان استانت قبول گره یار اولده زودی اگزن دشمن اسلامی لباس لوی دو حوازی استانت هم گره تهانی بر کفر اصلی کافرتی بر سخت خطرناک علاکه ترر خلاف ام منوش جهاد را دعوتر آسان استانت قبول نکره امریکا ار بارات عالم کفر ار این لیدر زرر کفری ظلم ار مسلمان ار خلاف دشمنیر بوره پورا ام منشر بوتر خانه اختلاف نای ای دونی جن ار خلاف جهاد گرا اصول مسود ار بگینتی اهم کنتو ای جهاد تحریک جهاد ار مضبوط گران ام منشر باطل نظام ار بابت بوزان اتر خلاف مسلمان ار تحریز گرار اعتباری و ضروری امریکا ار بارات ار خلاف جهاد الکر تاگود یعنی فوسد ده حکمران اکلار سیار رو بودتی نفاکر فرداره ظاهر گریده. ای هموز دوریا ترا دین استانت دشتونی ارو واضح او جاگوی. ای حالتت ترا امتر اتفاقی دشتونر حفاظت گرا شروع گریده. سبیش لمبر اروز آرار هر حتاد ده هم تحریک جهادر آرا مصود ار انصاف رو دابیر تصدیق گروی وافوری بو. دعوتت این هنو حتا ار قتال مزه این هنو کاروی گرا نازه بو. زدزوریا آر جهادی مصود در بابطه ام منشد ذهنت شبه فایده او اترال بولی ای خطاد ده هم نبوزد زوریا فتنر سبب بونه. حضرت ابن مسعود رضی الله عنه فرمار ما انت بمحدث قوما حدیثا لا تبلغه قولهم الا كان لبعدهم فتنتا. منشد سمیزو دی این خطا بویانگرا زگین ترا نبوزه تولیگین ترال بولی فتنر یعنی حقاقت دوره گرا سبب بونید فره. مقدمه سوی مسلم احوت الله اکن حوتا سوی اوت فره کنتو زو دیان مخاطب گلد بوزه تولی احوتا بایان نگران سا این دیل عمل ار معمل اکلار بابتی او که بوده هلی خانا این کاروای یا هم اوت فرسوی کنتو زیان از داری اوامر هسه این مسیج فونسه زیان جهادر مصدر خلاف او تل هم اگینتی دورتا کنسا. فانسش لمبر آراز کاروای زیمه داری اصالت اک کسی مد داوت زیده اگین اک مکه جهاد ده مجهدین ور خاطره فایده ثابت اوت فره ارک مکه اوفرانی نوستانه اوت فره. زودی داوتاره مجهدال انصاف گره حسابی پیش گره که بلی حوله ترار جهاد بلا منشور خاطره ترا بگونا منشور قتل نگره صرف اسلام ده مسلمان دشمنوره قتل گره توله ای دعوت جهاد و سبوتر باری بزوریه بونه ار مخالفر همایده کنتو زودی مجاهدار ترار اعلان گرار موضوع کلار ولده ظاهر گرازا توله ای همو زوریه اسلام دشمنور فایده ها تروایی زیمه داری لانزهان سخت احتیاط اهم هوشیاری هم احت الله زودی ای زیمه داری هوشیار منشور اتد بیانوزا تولیان دعوت جهاد رو بربا دلا کافی ہوت فره. سب بیش لمبر آراز دعوت ده میڈیا مزی او لفظات ده منظر ار ترزو کل استعمال گرا فوری بو زگین شریعتر موافق ار جهادی دعوتر خاطر فایده آنات مکمل یکی نوی بو زیزاگات اکناش اکفیده ہوت فره اگینتی باسیتا کفوری بو. رسول صلی اللہ علیه وسلم ارشاد فرمائی دع ما یریبک الى ما یریب، یعنی اوشی سوره ساری دو زگین توانره شکت مبتلا گره ار اوسی سوره اختیار گره زگین شریعتر موافق آنه توانر مکمل بافی یکین اوی بو. اگین بعدیو دعوتات این لفظا یا منظور استعمال گره نزی بو زگین ار دویمانی تاکی آنه تو بلگان مرات لوی با کنتو دوسر از آنه گلتن مرات لوی بو ار مخالف آلتی پروپیگندا گرار موقع ملی بو. دعوتت ده جهادی میڈیات آم بافی صریف اومانی ره تبر گرازا زگین ره منوش اختیار گره تا یان توان مرادر رو لولی وک احوت اللہ آنر خطت تی منشور حسه کی میسیج فونسر یانول ده آسال ار یانور سوی ار فایده حسابی راکی بر احتمام گرافوری بو ترکن میسرول ده جاسوس ار فوس اکلار زبای گجه فوتور منصر اندیلا فوتو پابلش گراز زوریا جهادی میڈیار نستان آ ار مجاهدین دلاره بیرهم ار واحچ ثابت گره یک کلالا موقع می ریزه گوی از اگه تکن نور ذکر گره زر فوس ار جاسوس ره زبای گرار ویدیو نشر گرانات جهادی دعوت الله بلکل فایده نای. شیخ حسام بن لادن رحمه الله، شیخ ایمن الظاهر رحمه الله ار دوسرا جهادی قاید آل شا امارت اسلامی افغانستان ار علماء کرام ار مسلوک کریو اکیسی مرحم کلاره سخته بفی مانا گج یومانات القایدر اگزان قاید شهید شیخ نصر انصاری رحمه الله نیزر ایک ویدیو انترویو مزه هویده احتر وره هنوشک نیکی بولی هولی نیتر وره فولی یا ویدیو کلر اثر فوری آرار باساتی اکلیو پوس کلر ماتا هتی آر ترار ویدیو بنایی کنتو آر ای همگینار بلکل سوی بولی نبوزی آر اگینار بابته سخت بافی ساتی اولار مانا گوری اکیزی ما ویدیو کل بنان آر اگینار آمانشد درمیان دینات ده جهادر نامی فلنوری آرا برا گلتی بوزی آر این آره خانو تد کبون لگوری سایحین اللہ بولی زیتو دلیل پیش گوری بگروک. بیشک رسول صلی اللہ علیہ وسلم آر آره هر معاملم مزی احسان گوری بالله حکم دی حتی که قتل گرم مزیو آر قتل گرنات ده زبای گوری فوتو بانان آر این آره نشر گرن بلکل احسان نا احوتا ظاهر کی بولی هولی ای فوتو مقتولر فوینات ده دوسر اگان گوشیوله دهی بو زگین دهیل تراتی آشانتی لگی بو. بنو کوریزر قتل دین حضرت بلال رضی الله عنه حضرت صفیه رضی الله عنه ده هی با سانت بین ریهودی آلا لاش دهی بلالو گیه تهان رسول صلی اللہ علیه و سلام یا نروره نرازوگی ظاهر گجی ارو فرمائی ده ذهبت بجاریت حدیثت سنی للقتل لقد ذهبت منک رحمه توان دلتی رحمت هاتا مگیو نکی توی هم عمر اگزم میافواره لاشر حسلو گیو. بلال رضی الله عنه معذرت گری هاد ده ما مرات بها الى ارادت ان ترا مسارع قومها ولم ادری انک تکره یا رسول الله. آی باری صرف نزر کومر انجام دهه والله نده آتی زنان وشتیل اونه همر وره نرازوی با عرق روایتت اصد رسول صلی الله علیه وسلم فرمیه انوزعت منك الرحمة يا بلال حيث تمر بامرأتين على قتل رجالهما. بلال كي تودلت رحمتنا انكي توي ما يفوينك كلوري ترار كومر مرتفندر لاش دهيتولوجيا تولي اکیسی ما منظر ویدیو بنان ارهین را نشرگران سخته خطرناک الله تعالی به تو زنه که بوده هلی ای ویدیو گیناره فرزای خطا منشه دهی بو بشم ایفوان ار کمزرال ار بطاره بود که اینو تاکی بو زره اگی نره دهانن بود داشگری نفره کن تو ترتی ده هفوری بو حالا که ترتی نا دهانش شیل ار بس مطابق ای همگین اقل بند منشر هسته کابل کو بلنا از اگد آی اکن واقعا ذکر گریر ار یا نره آی الله رگو بگری هده که بلی هلی شیخ اسامه بن لادن رحمه الله آی عجز بنداره یعنی شیخ نصر انصاری ره فلیپین ور مجاهدین اکلر هسته خویکن اهم موضوع بابت دیوڑه ای. شیخ ور نظرات اگی نر بطوره بگینتی اهم موضوع ار زیان ور بشی تاکین گجه یا نولده قتل ور بیدیور بابته. شیخ اسامه بن لادن رحمه الله اگی نتی بشی سخته بفه منا گدتو ار تاکین گری هیتو ده سوی تو بیوتا لامانوش اکیسی مر منظر فسن نگره. احوت الله آی احوتار تاکید و سانت هور که بلی هوله آر جماعت رو بطوره زدی خونو کیا ای هماره انجام ده تولی ای با شیخ اسامه بن لادن شیخ ایمن الظواهری شیخ ابو بصیر رحمهم الله اترا بگینر حکم رو نفر مانی گجی آر یا نکن نفسون هم زیان رو خونو مجاهید و بلا بلی نها بلکی مجاهید نکلی ای هماتی منا گره احوت الله آر نیزو سانتی اکلو رو شوری یار حقیقی دلیل رو بنار بوری منا گری ای همار شوری حکومت ده تر بطور فازه ده اختلاف رو اک میکر اکی حقیقت سیلی هم اگی نار دوشنو کلی مجاهدین آلار بطنام گری بلا استعمال گری هاز گری زهان اگی نار ویدیو بنای میدیا کلد نشر گرازا هداش لنبر آراز عوام سانت ترد دکتو گلیف ار پریشانی مزه آرا شوریک تاکیوم ات ترد سانت حتابتر حالت ده موقع مطابق خوافوری بو مثلا زدی ترار باره اسمانی مصیبت نازل آه زین توانت ده بسال وغیره توله آره ترار بزدیوم ارزودی که سوب بنددگری نفری توله خامس کم که سوب بالا ها تاولی هیوم کنتو زدی تر بادلت زهان ترار گرباری دون شوگیه گوی ار ترا نیزر گرافوینه کلمه تر باره لوی اکن محفوظ زگر تلاشد تا که ایت تو زدی هوی اگین بگین توارر بات عمل زوریه الله رازم نازل ده توله ای خطا بلکل تک نا ار این دل هاتا زوریا ار ار هاتا هانه فونی بو گونه ار گل دیر واره هوشیاری گرار دوسرا موقع ار توری کتا کت فره کنتو ای هانر حالت تا کازا اول دی ار تر دکتو گلی واره حلقا گرار یا خیر ها گرار کوشش گران علاش لمبر آرز مظلومو کلار نصرت گرا بیشک ار دعوتر بنیادی پوائنٹ کنتو مظلومر نصرتر بابوته هنو کسی مر قومی یا بشار زین نکی افغانی پاکستانی، باروتی، بنگالی، آر روهنگا وغیره اندیلا تعصبیر سارا بلکل لوا نزیبو. این هنو خطا یا طریقه اختیار گره نزیبو ززوریه تعصبیر سلوک اکل فلیزا گوی. تر بدلت دعوتات وطنی، قومی، باشا اندیلا هر کسی مر تعصبیر انکر گران هر اک امر نزوریه فویده گران. احوتا یاد رکا فوری بو که بلی هولی اندیلا تعصبیر سارا لوی هنو تد جهاد یا امار فایده حاصل نا اگی نور همیشه جهادت ده امار دوشنک کل استعمال گجه آره طرف داریاد ده مخالفی گرار فالده صریف اسلام آنسا او اسلام زیبه بدیشار سوحایبت ده سلمان رضی الله عنه ماریو بای بای بنایده ان نزد دشار خاندانار ابو جهلت ده ابو لحبار دوشن بنایده اون تیرش لمبر آراز جهاد میلیا زیبه داری صریف جهاد رو دعوتت ده جهاد ور میکه تحریز گران نو ترکن اهم زیمه داری اول دی جهاد ور بسور ام گران جهاد ور اسلات دی مجهید آلات تر بیاد. احوت الله کفر نظام ور فتی اکن موضوع فتی اکن بادل ور مزمتت دی تر خلاف جهاد ور تحریز زی تمام زگد گرا زی بو. ایڈی فاتی فاتی مجهید آلار سنده فکر ار اخلاقی تر بیادت دی امر بالمعروف ار نهیان المنکر ور میکه یو خیر رکن ضروری. تریش لمبر آراز از زبانت عدالت ده انصاف ور بنیادر بوره آسه ده جهادی تحریک ار برابری سراسریر سنتفکیر اکلت درمیان فراکاره نیزیو بوزن ار دوسرا زنریو بوزایدان جهادر دای اکلت زیمه داری ار انترنت ور وره دعوتت مشغول آسه ده بای اولتی انتهای احتمام سانته از زیمه داری آده گرون سا اندیلا هنسیس جایس هنسیس نجایس هنکسیم منشور جانمال حلال ار هن کسیم حرام خون هم داودر خاطر فایده ارخون سیس جایس اونر بعدیو فایده نو جهادر دایر خاطر انترنت ار وره ای موزور بابوته نشر ارخون شعری گرون ضروری دوباره خوازر کی بلی هوله ای موزور بابوته صریف معتبر جهادی علماء کرامت ده قاید اکلار کتاب ار راهنمای مکه خیال گرون ضروری شیخ ایمن الظواهر رحمه الله جهادی عملر متعلق عمومی هدایت ار تایر نگرانی تویر گرا گیده الگه ده بر رسو گیرر لائی حی عمل اموزر بابوت فرنسا دعوت ده جهاد منحجر متعلق شیخ عطیت الله رحمه الله الحزب فور مستانت انتربیو بشی اهم اندلله شیخ ار بیانر خزانه مجموع الاعمال الکامله ره متعلق گرانو فایده بو انشاءالله اگو تیرش لمبر آروز جهاد ار دعیق کلالله شرع علم حاصل گرر بعده اهم علم الده تاریخ ار علم যদি দায়ী জিহাদর তারিখর বাবতে হুঁশিয়ার তাকে আর এড়িয়ার সবক কলর দিলে জান কবুল করে তাহলে আল্লাহ তালার হাসে আশা করির কি বলি হলে তারা বেশভাগ গলতীয় কলত্তি হেফাজত থাকিব। একজন বুজুর্গ জিহাদে আলেম হইয়ে দে মানুষ উবা জিহাদর কিয়াদত গড়ার কাবিল ন জিবা তারিখর এলম ন রাখে। কিয়াদত আদে দাওয়াত বেশক আলোক আলোক মমজু কিন্তু জিহাদি তাহারি করে তরক্কির মিক্কা সবর গরণর এতেবারে পুরাপুরি জুদায় ন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হদ্দে আল্লাহ তাআলা হনো মানুষের নেককার বানাইবার এরাদা করলে তখন এবারে আরেকজন তো ইবারত হাসিল করার তৌফিক দান করে। ফিতিন ইবা খাস ও রাসার ওরে সলিব যার ওরে ইয়ার আগে সলাই ওলরে আল্লাহ তাআলা মদতাদ নুসরত গুজ্জে আর ও রাসার ওরে সলাতি বাসাইল যার ওরে মাজিদ সলাই ওলরে নাকাম গুজ্জে। ওয়ামান আরাদাহুল্লাহু সাআদাতাহু জাআলাহু ইয়াতাবিরু বিমা আসাবা গায়রাহু فيسلك مسلك من أيده الله ونصره ويتنب مسلك من أخذه الله وأهانه مجموع الفتاوى مازي مزي جهاد الكافلة زيري ار زيرا ستي قزج ارى ساقينر هر اعتبار جهاد دائي اول رئي لمتاكن سا ترتي خطر علم تاكفوري بو كبوله لي دعوت الد كتالت خنهم يا خطا زيكين الزريا কামিয়াবিদ ফতে হাসল গরাজা আর অগফলতি গিন কি জেগিন জরিয়া দুশন সামে জিহাদে কাফেলা নুসানি উঠাইয়ে আর মুজাহিদিন অল আম মুসলমানের নুসরতার দে সাবরত্তি মাহরম গিয়ে গই। একদিন জানন এহতাল্লা জরুরি দেখি বলি হলে কদাহিল্লার নাকামি আজ্জা হনতে ফতা জরিয়া বনি নভারে দাওয়তর যে তরিকা আর খিতালর যে নিয়ম জরিয়া মাঝি মাঝে নুসানি উঠা হুজ্জে আজ্জাইও যদি এ উসুলর বরে সফর করে তলে নতিজা হিসাবে কামিয়াবি ন মিলিব। আজ্জা যে মুশকিলাত কল আরা সামনে পেশ আয়ের বেগিন নইলেও আকসর মোকাবেলা গজ্জে আহার আগর গিনে ফিতিন আফগানিস্তান তো ইয়ামান মালি আর আল জাজায়ের লতে শাম ইরাক পর্যন্ত হইলে ইয়া জিহাদি তাহারিকর তজ্রুবায় হম ন। জিহাদর দায়ক কলর বুতরে যদি হকরে কবুল গড়া ত্রড়ত থাকে আর দিলর বুতরে তা আসুবির দাগ ফত্য ন দে তাহলে আল্লাহ তালার হাসে আশা আছে। তারাল্লাই বলি জিহাদি তাহারিকর তারিখাদ্দে তজরুবা অকলত বেশা বেশি সবক আর এবারত অকল আছে আর এ এলামুজরিয়া জিহাদি তাহারিকর নফা হইব ইনশাআল্লাহ। ৩২ নম্বর আরজ নিজের ইন্টারনেট পেজ অকলত সিরিফ অহতাগিন নসর করা যাইব যেগিন জায়েজ অনর বাবতে ওলামাই জিহাদ এত্তেফাক এন হন খবর নসর করা না যাইব যেগিনের বাবতে জিহাদি ওলামা এত্তেফাক ন। ৩৩ নম্বর আরজ শরীয়তের খেলাফ হামর বাবতে চুপ থাকানো যাইব বলকে ইন্দিল্লা হামর জাহের বাহের মুজম্মত গরণ জরুরি। যদি হন জিহাদি জামাতত্তি এহাম আঞ্জাম ফা তলে জামাতের নাম ধরন সারা সিরিফ হামগানের মুজম্মত গরণাদ্দে নিজরে ইনতি বরাতর এলান করা ফুরিব। আর আল্লাহ বলি রসুল সাল্লাহু আলহি ওসাল্লাম নমুনায় আমল যখন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু ডল্লা জাহাদত্তি গলতি জাহের হয়ে তখন রসুল সাল্লাহু আলহি ওসাল্লামে চুপ ন তাকে বলকে তাই খালেকাতে মখলুক সাম্মে এহতার এলানগুলি হয়ে দেখি বলে হলে আল্লাহুম্মা ইন্নী উবাররিউ ইলাইকা মিম্মা সানা খালিদুন আই আল্লাহ জেহাম খালেদে গজ্জে এগিনত্তি আই অনস্তাম্মে বরি অনর এলানগরির আরাত্তি এখতাই আতরা কন সাকি বলে হলে গায়ে সরি হামরে সরি হিসাবে সাবেদ গরন আর ইয়ানর জিম্মাদারি কবুল করি ইয়ানরে জিহাদাদ্দে মুজাহিদিনর মিক্কা নিসবত গরন শরীয়তের খেলাফ এন্তহাই বড় জুরুম। আর একদিনের বাবতে সুপ্তাগণ আল্লাহ তালার আজাব আয়ন জরিয়া বনে তার জরিয়া জিহাদি তাহারিক যে কিনি বাফে বরবাদ হয়ে যাইব। যদি এহাম মুজাহিদিন অল নগরে তলিয়ান তো এজেন্সি অলর হাম এ হালত তার মুখালাফতে আদে মুজাম্মত করা এহতাল্লাহ আরো বেশি জরুরি দেখি বলে হলে তার জরিয়া এজেন্সি অকলর প্রোপেগান্ডা নাকাম হয়ে যাব এবাফে মুজাম্মত করার জরিয়া তাহারিকে জিহাদ বদনামিতিও বাঁচিব আর জিহাদর মনহাজও ঠিক থাকিব। চৌত্রিশ নম্বর আরজ ইন্টারনেটের উপরে গুলোত শিকার চিন্তা ফিকির ফলে অকলরে এসলাগরণ যদি এসলা করা মুমকিন ন তাহলে তারারে নিজের হবর অকলত জাগাদন অতি বাঁচি থাকা ফুরিব আর দুসরা জনরেও এগিনত্তি দূরে রাখার কোশিশ করা ফুরিব। এ মসুদের হাতেরে ইন্টারনেট জেহাদি দাওয়াত দয়া অকল একজন আরেকজন লই মুকম্মলভাবে তালুক রাখিব বুড়াই যে তোর ফুত হইব আয়োগ তারে বন্ধ করা অত্যুত মুমকিন হইব যখন দাওয়াতের হামত মশগুল আসে দেশ আতিয়ল আপসত তালুক রাখিব। ৩৭ নম্বর আরজ দাওয়াত জামাতি তাসুবিরে হতম করার কোশিশ করা ফুরিব আর এখতার মিক্কা হুঁশিয়ারি করা জরুরি কি বলে হলে জামাত আসল মঞ্জিলে মসুদ ন বলকে জামাত আসল মসুদ পর্যন্ত ফসিবার একখান জরিয়া আর ওসিরা আর মসুদল্লে শরীয়তর এত্তাবাদ দে শরীয়তরে নাফেজ গরণ আর জামাত যদি এ মসুদ হাসিল করিবল্লা মদতগার বনে তোলে জামাত ইবা পছন্দ আর মাহবুব কিন্তু যদি এ জামাতে আর আরে আর আর মসুদ অতি দূরে হটাই দে তোলে এ জামাতরে মোহাব্বত গড়া তার তরফদারি গড়া আর তার সাথে তাল্লুক রাখার হনওয়া জানাই খোলাসা হতাওল দে জামাতর আসল মসুদরে নিজেও বুঝন আর আরেকজনেরই বুঝাই দন সা কি বলে হলে তাকে জামাতর জায়েজ মর্তবায়ও হতম হয়ে না যাবন আর এ দূর মর্তবায়ও দিয়া না যাবন কি বলে হলে তাকে জামাতরে আসল মসুদ হিসাবে বুঝি আর জামাতর হাতেরে শরীয়তর মসুদরে কুরবানি করি আর নিজর নিজর জামাতরে আফজল বলি সাবেদ গরণ হাদব বনি যাগই। ৩৬ নম্বর আরজ জেতত ফিতনা ফসাদ আর জুলুমাদ্দে হত্যা জাওয়াজির আসল গুজ্জাউল দে কুফুরে নাজাম এ নাজাম তমাম বালা হামর তাক হতাদ্দে তাহারি করে হতম গড়ে আর খরফ হামর হেফাজত গড়ে এ গিনরে ফইলা আর আম গড়ে এ হতাল্লা আর নাফরতে আদ্দে দুশ্মনীর আসল টার্গেট হিসাবে এ কুফুরে নাজামরে রাখা যাইব আর তমাম আওয়ামদ্দে দিনদার অলর হলম তীর আর জুবানর রুহরে ইয়ানর লেলারাদ্দে ফারাদার অক্কলর খেলাফ ইস্তেমাল গরণ ইয়ান আর দাওয়াতের মসুদ আদ্দে টার্গেট ওয়া ফুরিব একদিন অত্যত মুমকিন হইব যখন আর দাওয়াত হার কিসিমর মজাহাবি আর জামাতি তাসুবিত্তি আজাদ হইব আর দাওয়াতত আর ফুরুই ইখতিলাফরে বিলকুল জাগানো দিয়ম আর তিখিয়ার রাখা ফুরিব দে জিন্দিল্লা মজাহাবি আর জামাতি তাসুবি কুফুরি নাজামরে আরো মজবুত করি দে ইন্দিল্লা এগিন দাওয়াত দে জিহাদল্লায়ও বরবাদে সবব বনে। ৩৭ নম্বর আরজ ইন্টারনেটের ওয়ারে যে পেজক কলে মজাহাবি আর জামাতি তাসুবরে উস্কে দে এগিনত্তি মুকম্মলভাবে দূরে থাকন আর মানসরীয় দূরে রাখার কোশিশ করন। ৩৮ নম্বর আরজ মিডিয়ার বরে হাজ বাফে জিহাদি দাওয়াতর মৌজুর মিক্কা তওয়াজ্জুদন কিন্তু হাকিকি তরর বরে এড়ে ফুরা দিনর মিক্কা দাওয়াত থাকিব ফিতিন যে তাম দিনী মৌজুর বরে কুফুর নিজামতর ভর্তি মুস্তাকিলভাবে হামলা করা যা যে নাকি ফরদা ইজ্জত সরম ইসলামী সমাজ এ মৌজুর বাবতে মিডিয়াত বেশি তওয়াজ্জু দেওয়া যাইব ইন্দিল্লা কুফুর নিজামর ভর্তি শাখা যে নাকি ডেমোক্রেসি সেকুলারিজম বেহাইয়া আল্লেন্ডাবাজি গরগুসের নিজামরে বরবাদ করা ফসল জুলুম একতসাদী নিজামর ওরে দখলদারি ওয়াগাইরা বেগিনের ওরে মুজম্মত করা যাইব এ কুফুরি নিজাম তমাম খারাফির গুজ্জা এহতা জাহের বাহির বয়ান করার কোশিশ করা যাইব তার মোকাবেল শরীয়ত নিজামর সৌন্দর্যা বালা ফায়দা দে তার হুকুমরে বয়ান করা যাইব ইয়াত একখান নোট জিকির করা যার এ মজুর বরে আর আর বাই শেখ উস্তাদ আহমদ ফারুক রাহিমাহুল্লার আহলে পাকিস্তান একখান আহাম ফাইসলার মরহালার বরে এরিসালাওয়া ফরিবর আরজ করা যার। ৩৯ নম্বর আরজ দিনী আলমর মিক্কা নিজরে নিজবত গড়ইয়া অবধ কিসমত মানুষ জিবা হাকিকতত দুনিয়ার বদলাত নিজের ইমানাদ্দে দিনরে বেশি ফেলাইয়ে তারার মুজাম্মত গড়া জরুরি হইলে তখন মুখতসর বাফে সুন্দর হতালয় মুজাম্মত গড়া যাইব এ জায়গাত এখতলাফ গড়াইয়া মুহতারাম ওলামায়ে কেরামদ্দে দিনদার মানুষ মুরাত ন তারার মোতাল্লেক বরে জিকির হই এ জায়গাত ওলামায়ে সু মুরাত যারা নিজের দুনিয়া ফুজারি আর দরবারি অনাদ্দে বুরাকির দার জরিয়া মশুর ইয়াত একখান নোট জিকির করা যার আর আর মোহতারাম শেখ মৌলানা মুসান্না হাসান হাফিজাহুল্লার রিসালা ওলামায়ে কেরামের সাথে সুলুক গড়ার রসুল ইবারে ফরো ইয়াদ্দে জিহাদত দায়ক কল্লা ফায়দা সাবেত হবু ইনশাআল্লাহ। 40 নম্বর আরজ, কোন মানুষ যদি দিন আদ্দে জিহাদি তাহরি কল্লা নুসানির জরিয়া বনে কিন্তু আওয়ামর হাসে ইবার মরতবা ভালা আর ইবা দিনের খেদমতত মশুর, তখন জিহাদি মিডিয়ার ওরে তার নাম জিকির করন সারা ইবার হামর হরাবিরে বয়ান গড়া ফুরিব। ইন্দিল্লা গরি লাসত মানসে ইবার নুসানিরে বুঝি ফারিব, তার মোতাল্লেক মানুষের নজরিয়া বদরি যাবই, কিন্তু তার উল্টা যদি মানুষ তার হামদে জাহেরি কিরদারের এতেবারে তারে ভালা বুঝে আর আঁরা ইবার নাম লই ফটো জাহের করি তার মোজাম্মত বয়ান করি, তাহলে মানুষ ইবার তরফদারি করিব আর আঁরা দাওয়াতের মিকে হান্ন দিব। 41 নম্বর আরজ, দাওয়াত হামেশা আপসর জগড়াতি বাসি থাকিব, যেন নেজামে কুফারাদে তার ফারাদার অলর সারি দুসরা দুশন জিন্দিল্লা রাফিজি অলর খেলাফ আতিয়াল লই লড়াই করার মিক্কা উস্কে দন হাকিকি হতাউল দিয়ান কেবলি হলে আর রাপসত দুশনী স তমাম ফিতনারে হেফাজত গর ইয়াদ দে শরীয়ত কায়েম গরণত রেখা অটল দে খবিসর গুজ্জা এ কুফরি নেজাম এ নেজামর কিয়াদত গরয়া ইয়ানি ফৌজি হুকমরান অলর হামিশা কোশিশ ইয়ান আসিল কেবলি হলে আহলে দিনের বন্দুকর মাথা তারা মিক্কা নফিরক এহতাল্লা আমরিকা ও কিয়া ওতনে তাগুদ তারা হামেশা কোশিশ করে তাকে মুজাহিদকল আবসল্লারাত মশগুল থাকুক আর নিজে বাসি যোগ। জিহাদি তাহরিককল এত্তেহাদ ওই যদি তামাম তাকতাত দে খাস ওয়াসাইলকলরে এ নেজামদ্দে তার লেলার অলরে ধ্বংস গরিবাল্লাহ ইস্তেমাল করে, তাহলে সিরিফ এ সুরদত দিন আদে উম্মতর ফায়দা হইব দে, যেদিন এ বাতিল নেজামর কিয়াদত গড়াইয়াদ দে ফসল হতম হইব তখন বরত্তি বড় আপসত দূষণ মাথা তুলি না ভারিব, বলকে তারা সিলেন্ডার ওই নিজরে এসলা করার ইয়া নিজের দূষণেরে সুপাইবার কোশিশ করিব। এহতাল্লা দাওয়াতের মাঝে বাতিল নেজামর মিক্কা মুকম্মল ভাবে তবজুদন, আর যদি আপসত দূষণে হামলা করে তাহলে এড়ে লড়াই করা যাইব কিন্তু সিরিফ দেফাই লড়াই পর্যন্ত বস করিব, ইয়ানি বাতিল নেজামর খেলাফ ময়দানত ওয়াপেস যাইবার কোশিশ করন। এমারত ইসলামী আফগানিস্তানও শুরু একমতরে সামনে রাখি চললে আর আলহামদুলিল্লাহ তার নতিজাইও বালা সাবেত হইয়ে। 42 নম্বর আরজ, আরা মানুষ সকল্লা জিহাদি তাহারিকত সামিল অনরে আসান করিম, যদি হন মানুষ জিহাদর আসল মসুতাদ দে উসুল সাথে এত্তাফাক আর ইবা নিজরে হাস একখান হামল্লা সফুর্দ করে, তলে তার ওরে বস অদ্দূর ফুঁসা তোলা যাইব যে দূর ইবা তুলনত রাজি অ বেশি তুলিবার আজু রাখিলে তখন বালাগরি রকবত দনসা, ইয়ান বিলকুল মুনাসেব নইব যদি মানুষ আরাত্তর ফত্তি এক হতার পৈগাম ফাঁকি বলি হইলে। জিহাদি তাহারিকত সিরিফ উবারে কবুল করে যেভাবে গুণ কোরবান করি ফারে আর যে নাকি আহাম করি না ফারে ইবাল্লায়ের কোনো জায়গা নাই, বলকে যে জেদ্দু সাঁত দি ফারে শুকুরিয়ার সাথে কবুল করন সা আল্লাহর খাতারে বেগিন কুরবান করন এক মৌজু আর ইয়ান গরণ সা, কিন্তু জিবা তুরা তুরা সাঁত দে ইবারে আরো বেশি সাঁত দিবার ওরে মজবুর গড়া নজাইব। 43 নম্বর আরজ, দাওয়তি ময়দানর বাই অকল সিরিফ দাওয়তরে আসল জিহাদ ন বুঝিবা আর ইয়ানর বরে বসগরি বই না থাকিবা, থারাত্তি লড়াইয়াদ্দে শাহাদাতর ফজিলত আর আহাম্মিয়তর হতা ইয়াদ রাখা আর জিহাদি ময়দানত হাজির বললা সস্যা দিলে আজ্জু আর কোশিশ করন জরুরি। 44 নম্বর আরজ, দাওয়ত ওক কিতাল ওক ইয়া দায়ের নিজর তরবিয়তর মামলা ওক হন একবালা জামাতর সাথে এত্তেহাদ হই তার এতেহাদ করা জরুরি, ইন্টারনেটত জিহাদি দাবত দইয়া নিজেও জিহাদি তাহারিকাত দে জিহাদ জিম্মাদার অকলর সাথে আমলি তরবরি জুড়ি থাকিব আরেকজনেরও জুড়াইবার কোশিশ করিব। জামাত বন্দি অনতি আজাদ হই হামগরণত বেশা বেশি নুসানকল আছে আর ইয়ান বিলকুল বালা ন। 45 নম্বর আরজ, ইন্টারনেটর দাওয়াতের ময়দান জিহাদত দে মুজাহিদ অকলর নুসান ফোসাইবর একখান আসান ময়দান, এড়ে জিহাদর দায় সন্না ধরি জাসুস অকলে দাওয়াতরে বরবাদ করা, জিহাদি জামাতর বুতরে নিজর জাসুস দাখিল করা আর মুজাহিদ অলরে গ্রেফতার করার কোশিশ করে, এহতল্লা ফৌলা নিজে হুঁশিয়ার তাকন আর অন্য ভাই অকলরে হুঁশিয়ারি করণ জরুরি, জিহাদর মিক্কা দাওয়াত দয়া প্রতিজনের বরে এতেমাত নগরণ সা, দুসারা হতা উল্দে দুঃশনের এ প্রোপেগেন্ডারে ধ্বংস করি বললা জিহাদি ময়দানর মোতাবার নামাইন্দল সাঁতে রাবেতা রাখিব, মোতাবার নেজাম সাঁতে তজকিয়ার তরিকা ইস্তেমাল করিব আর নিজেও জিহাদি মনহাজের বাবতে গেহরাই এলম হাসিল করিব, ইন্টারনেটের দুনিয়ায় হনকিয়ারে আদা বিশ্বাস নগরিব, নেটত অনসাঁতির তরিকা নকল করাইও হন মুশকিল ন, اخاطر امکان همیشه تاکه کی بولی هولی جاسوس اولر بوتتی هونو اگزون اونو ساتر لکر توریکن نکل گوری بو اخوت الله نیزو ساتی اولو ساتیو رابطه گرر بابطه هنشیر تکن ضروری ار آفلاین ده اونیان نو تمام زوری اکلر بابطه یکین حاصل گرون سا سسلش لمبر آروز اتو هدیان الله دلت ترفتی مومینر حس امانات توی نیتر دایی نیتر بایبر آگه نیزر هم تاین گوری لوی بو تاین گره هم سرا آگه فوره ار هنو هم نو گوری بو اباف احتیاط نو گلی اتو بکر ار بهو ده همت زایی اونر خطره تاکی حسلش لمبر آروز صرف انترنت ار دعوتوری اصل خیال نو گورا دایی حضرت آل آفلاینات سینا بسینا یا دعوت فلی بر کوشش گوری بو اتوری کول ده بشی فایده والات ده محفوظ ارسلش لمبر آروز دعوتر دلیل دستاویستو یارگرانات مختلف کسی مر بنان تاکه دعوتت ده جی هادر مکتبک کلات گنتی ساده ساده موضوع کلو باری زافان این دیلا جمع گره دلیل دستاویز ترتیب ساده حفاظت را کر احتمام گره فوری بو ار انترنتت آرار تمام سامان ترتیب ساده موجود تکن ضروری تاکه ابتدالات یا علف جنتو بگینه در هر موضوع کل آسان ساده حاصل گری فره امفانزش لمبار عراز انترنتت اصده پیجو کلور بوری دوستو کلور مجبه بانی زگوی ار صرف ای مجمعی آرار موضوع کلور فرات تاکه ای مجمر بوری بازگره نازه بو بل که ایده آرام مجمع برای بار فکر گران ار آرار شروع موضوع کلور بشی بشی منشی فوری فرده این دیلا صورتو کل تلاش گران پندش لمبار عراز انترنتت دعوت دویا بای کلوتی آفلاینت نکر منشو صحبت اختیار گره ضروری تاکه فتنه کلوتی حفاظت تکن آسان آفن اخوتر و احتمام ضروری کی بولی هلی فکر و سانت سانت نظر و حفاظت گران تزدوری کلوب صف تاکی ار همت اکسوی فویده او اکن نلمبر آخری عرز نظر دعوت ده توری کر همیشه محاسب اگرد تاکی با الله سبحانه و تعالی بشی بشی مغفرت طلب گران سا احکن حتا دعوت رو توری که ار جهادی من حجر بابوته ارزگار راشیل ای موزور وره اخان لکه حتم گریر الله سبحانه و تعالی رحسه دعا گریر که بودی هولی تای آنار اخلاص دان گروک آنار حمد ده حتا کل زوریا نیزد دینات ده امت رو مدد گروک دعوت ده کتال رو فتی حتا ار حمد آنار رحنو مایی فرموک دین ار جهاد رو سشش خدمت گره توفیق دان گروک الله تعالی آنار تمام کوشش رو کبول گروک آنار تاری دیدارد ده رسول الله علیه و سلم ساتی آنتی محرم نگروک. آمین. والسلام علیکم و رحمت الله و برکاته.